إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد اتقوا الله. وقال النبي صلى الله عليه وسلم واجعل الحياة زيادة لي في كل خير والموت راحة لي من كل شر. رواه الطبراني. যাবতীয় শুকর আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যাবতীয় শুকর আল্লাহ রব্বুল আলমিনের জন্য যার বিশেষ মেহরবানিতে আজকে আমরা সালাতুল জুমায় উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা আল্লাহর কাছে শুকর আদায় করে পড়ি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত মুসলিম ভাই সকল, আজকে আমরা যে জুমাটি উপস্থিত হয়েছি এটা আরবি এই বছরের সর্বশেষ জুমা, আরবি এই বছরের সর্বশেষ জুমা। অর্থাৎ আগামীকালকে হয় চাঁদ উঠতেও পারে, অথবা মানে রবিবার অবশ্যই, আজকে চাঁদ না উঠলে রবিবারে অবশ্যই সেটা হলো আপনার এক তারিখ। সম্মানিত বন্ধুগণ, অর্থাৎ 1437 হিজরি একটি বছর আমরা শেষ করলাম, আবার নতুন একটি বছর শুরু করতে যাচ্ছি। তা বিশেষ করে আমাদের সমাজে নববর্ষ পালন করার সময়, কোনো বছর কি বিদায় জানানোর সময় অনেক ধরনের কৃষ্টি কালচার এবং আচার অনুষ্ঠান হয়ে থাকে, সমাজে এইগুলি প্রচলন রয়েছে। বিশেষ করে বাংলা এবং ইংরেজি নববর্ষ মানুষ যখন পালন করে তখন এরকম বিভিন্ন কার্যকলাপ সৃষ্টি করা হয়ে থাকে। কাজেই আমরা এই জন্য আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে বিদায় 1437, স্বাগতম 1438, আমরা কীভাবে একটি বছরকে বিদায় জানাবো আর একটি বছরের সূচনা করব, এই সময় আপনার আমার করণীয় কী? সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটা মানুষ ওই জিনিস পাবে যা সে পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এজন্য হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফস মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা নাফস দেখা দরকার সে আগামী দিনের জন্য কি পেশ করেছে। অর্থাৎ আপনার এই দুনিয়ার জীবন শেষ করে আখেরাতের জীবন সূচনা করার জন্য আপনি কি আল্লাহর কাছে পেশ করেছেন এটাই আপনার আমার দেখার দরকার। সম্মানিত বন্ধুগণ, এই যে একটি বছর চলে গেল, আমরা যদি আমরা মুহাসাবাত নফস করি, আমার জীবনটার হিসাব করি, আমি কীরকমভাবে একটি বছর কাটিয়ে দিলাম, কিভাবে আমার জীবনে আমি এই একটি বছরে কয় অক্ত নামাজ কাজা করলাম, আমি একটি বছরে রমজানের রোজা কতগুলি ছেড়ে দিয়েছি, আমি একটি বছরে কীরকম ভালো কাজ করেছি, একটি বছরে কতগুলি দান করেছি, একটি বছরে কতগুলি কল্যাণময় কাজ করেছি, একটি বছরে আমি কার কার গীবত করেছি, কতগুলি মানুষের অন্যায় করেছি, কত মানুষকে জুলুম করেছি, কত মানুষের আমি নিরাপরাধ মানুষকে হত্যা করেছি, এই জিনিসগুলি যদি আপনি আমি কাউন্ট করি, আমরা যদি গণনা করি, এইগুলি নিজের সামনেকে নিয়ে এসে আমরা অবলোকন করি, দেখতে পারবো আয়নার সামনে যে হা আমি কতই না অপরাধ করেছি। সম্মানিত বন্ধুগণ, এজন্য আপনার আমার উচিত হলো যারা এই বছরটি পিছনের বছরটিতে ভালো কাজ করছেন শুকর আদায় করবেন, বেশি করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যারা মুসি ছিলেন, আমরা যারা পাপিষ্ট ছিলাম, আমরা পাপ থেকে একটি কাজ করা দরকার, সেটা হলো আত্মওবা। আত্মওবা ইয়াজুব মা কানা কাবলা, তওবার কারণে আপনার আমার জীবনের পূর্বের গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন, মাফ করে দিয়ে থাকেন। কাজেই এই পিছনের বছরের যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে, যাবতীয় অন্যায় অপরাধ থেকে, যাবতীয় গুনাহ থেকে, যাবতীয় আপনার আমার অবিচার থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, পরি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। হে আল্লাহ, আমার জীবনে যে অপরাধগুলি হয়েছে তুমি ক্ষমা করে দাও, আমার জীবনের পাপগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার জীবনে সামনের বছরটা যাতে আমি ভালো করে কাটাতে পারি এই সুযোগ আপনি আমার সবাইকে তুমি দান করো বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে আমাদের দেশে দেখা যায় যখন ইংরেজি নববর্ষ শুরু হয় তখন 31st night ডের উপলক্ষে বিভিন্ন প্রকার অশ্লীলতা অশ্রাব্য কর্মকাণ্ড সমাজের মধ্যে চালু রয়েছে। যেমন নাকি ওই বাংলাদেশে ওই TSC-র চত্বরে, সংসদ ভবনের চত্বরে, আর রমনার বটমূল, আর বিভিন্ন ধরনের ওই কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, আর বিভিন্ন প্রেস ক্লাবের সামনে অনেক মানুষ, নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী সবাই একত্রিত হয়ে রাত 12:01 হ্যাপি বা হ্যাপি নিউ ইয়ার বলে, আর বলে যে 31st night এরকম করে তারা উদযাপন করে। অর্থাৎ 31শে ডিসেম্বর শেষ করে নতুন জানুয়ারি দিন শুরু করার জন্য তারা হই হল্লোর করে, নাচে গেয়ে গানে এরকম করে অশ্লীলতা ছড়ার মাধ্যমে একটি বছরকে বিদায় দেয়, আবার একটা নতুন বছরের সূচনা করে গান বাজনা আর নাচ গান ইত্যাদির মাধ্যমে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো সমস্ত কিছু হলো অপসংস্কৃতি। আমাদের সমাজে এইগুলি কিন্তু চালু রয়েছে, নতুন বিশেষ করে এই ইংরেজি বছর উদযাপন উপলক্ষে এরকম হয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, এইগুলি করা সম্পূর্ণ সেই বেধর্মীদের কালচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালচার থেকে আপনাকে আমাকে নিষেধ করছেন যে বেধর্মীদের কালচার তোমরা উদযাপন করবে না। আবার দেখেন যখন বাংলা নববর্ষ হয়, বৈশাখ মাস আসে, তখন কি বলে যে এসো হে বৈশাখ তোমাকে বরণ করি। ওই অনেক নারীরা সেই হলুদ বর্ণের বাসন্তী রঙের শাড়ি পরে আর মাথার মধ্যে বিভিন্ন রকমের গাঁদা ফুল, হলুদ ফুল ইত্যাদি দেয়। আবার অনেক সময় সেই ছেলে এবং বুড়ো, অনেক নারী এবং পুরুষ বিভিন্ন রকমের মুখোশ পরে, কেউ বা বাঘের, কেউ বা হরিণের, কেউ বা ডাইনোসরের, বিভিন্ন রঙের রঙে রঙ্গিত হয়ে, এবং তারা বলতে থাকে, বৈশাখকে ডাকে, শেরেক করে, বলে এসো হে বৈশাখ তোমাকে আমরা বরণ করি, বলে নাউজুবিল্লাহ। বৈশাখকে ডাকে, ডাকতে হবে আল্লাহকে। হ্যাঁ, আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে এই নতুন বছরটা ভালো করে হ্যাঁ উদযাপন করার, ভালো করে ইবাদত বন্দেগী করার তৌফিক দাও। সেটা না করে বলে ডাকে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, বৈশাখকে ডাকে। এজন্য রমনার বটমূলে ওই বিভিন্ন ধরনের গানের আসর বসায় আর গান বাজনা বাদ্যযন্ত্র এইগুলি তারা বাজানো শুরু করে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আপনার আমার শেষ জীবনের খোরাক যেটা হবে, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, এই জন্য এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ মুহূর্তটা হবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, অর্থাৎ দুনিয়া থেকে চলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার মাধ্যমে, এই রকম করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে ওই ব্যক্তির স্থান হবে জান্নাত, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ এখানে যেটা বোঝানো হলো সেটা হলো, শেষটা যদি তোমার ভালো সবটাই ভালো, কিন্তু আমরা বছরের শেষটা শুরু করতেছি গোনা দিয়ে, মানে বিদায় দিতেছি বছরটাকে গোনার মাধ্যমে, আবার শুরুও করি আমরা গোনাহের মাধ্যমে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত বন্ধুগণ, আবার এক শ্রেণীর মানুষ দেখা যায়, অথচ আল্লাহ নবী সাল্লামের কথা কি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের সঙ্গে সাদৃশ্য রাখে সে তাদেরই দলভুক্ত। এই যে এরকম মুখোশ, ফ্যাশন, ব্যানার ইত্যাদি করেন, এইগুলি তো কাদের মতো মনে হয়, মূর্তি পূজার মতো। যারা হিন্দুরা মূর্তি পূজা যেমন করে, একে বিভিন্ন ধরনের বাঘ, ভাল্লুক, হরিণ ইত্যাদির এরকম করে তারা আকৃতি তৈরি করে পূজা করে, আমরা মুসলমানরা হয়ে ওই রকম মুখোশ সমাজের মধ্যে লাগিয়ে আমরা এইগুলির পূজা করতেছি, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলো থেকে, এই অপসংস্কৃতি থেকে, অনেকে বলেন আমাদের বাংলার ঐতিহ্য, না মুসলমানের ঐতিহ্য এটা নয়, মুসলমানের ঐতিহ্য হলো বাংলা ভাষা, আমাদের স্বাধীনতা ভাষা, এটা বাংলা ভাষা, আমাদের মুখের ভাষা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকৃত একটা ভাষা, অবশ্যই এটাকে সম্মান ইজ্জত আমরা করব, কোনোই সন্দেহ নাই। কিন্তু হিন্দুদের কালচার ধার করে নয়, বরং বাংলায় অসংখ্য অগণিত সুন্দর ইসলামী সঙ্গীত আছে। এগুলি মাধ্যমে আমরা যে এইগুলি যদি আপনি ব্যবহার করেন, যে ইসলামী সঙ্গীত ইসলামী কবিতা আপনি পড়েন, পড়লে যে কোনো দিন পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, এই দিনে পড়তে হবে এমন কোনো কথা নয়। আপনি এই বাংলা সাহিত্য পড়েন, পড়ার মাধ্যমে আপনার বাংলা ভাষার চর্চা হবে, বাংলা কবিতা পড়ার মাধ্যমে বাংলা ভাষার আপনার চর্চা হবে, কিন্তু হিন্দুদের কালচার ধার করে আপনি বাংলাকে উদযাপন করবেন, এটা কশ্চিমকালেরও এইগুলি আমাদের মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, ইসলাম ধর্মে এরকম বেহায়াপনা, অশ্লীলতা, অশ্রাব্য কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন। আসুন এগুলি পরিহার করি। আবার অনেকে দেখা যায় এই মুহররম মাসকে কেন্দ্র করে তারা নববর্ষ পালন করে কিভাবে। মুহররম মাস আরবি হিজরি সনের প্রথম মাস, এই মাস এটা একটা হারাম মাস, নিষিদ্ধ মাস, মহাসম্মানিত মাস। এই মাস এবং আরও কয়েকটি মাস সম্পর্কে কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টি, তার মধ্যে এই 12টা মাসের মধ্যে 4টি মাস হলো মহাসম্মানিত মাস। এই চারটি মাস কি কি? সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, প্রিয় নবী বলেছেন সালাসু মুদার, তিনটি মাস, সালাসু মুতাওয়ালিয়াত ওয়া ওয়াহিদ মুদার, তিনটি মাস হলো পারস্পরিক, সেটা হলো জিলহজ, জিলকাদ এবং মুহররম, আর একটি হলো রজব মাস। যে জিলকাদ জিলহজ চলে গেল, মুহররম মাস শুরু হলো, এটা হারাম মাস, নিষিদ্ধ মাস। অর্থাৎ জাহেলিয়াতের জামানাতেও এই মাসটিতে পাপের কাজ এবং গোনা, মারামারি, হত্যা করা, এইগুলি থেকে তারা বিরত থাকতো। এই জন্য আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা তোমাদের আত্মার উপর জুলুম করবে না, অর্থাৎ পাপের কাজ করে নিজেদের জীবনটাকে তোমরা ক্ষতির দিকে দেবে না। সব সময়ে পাপের কাজ করা নিষেধ, কিন্তু এই মাসগুলিতে আরও কঠোরভাবে নিষেধ। সেই মাস হলো মুহররম মাস, আর এটা হলো হিজরি সন। এই হিজরি সন শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই দিনের করুণ ইতিহাসের কথা আপনাকে আমাকে স্মরণ করিয়ে দেয় এই মুহররম মাস। এটা এই আরবি হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। আর এই হিজরত মানে নবী করিম সাল্লাম যে হিজরত যে বছর করেছিলেন, এই বছর থেকে এটার গণনা শুরু করা হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম এই হিজরি সনের প্রবর্তন করেন, সম্মানিত বন্ধুগণ। এবং এই মুহররম মাস আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে রোজা রেখেছিলেন, ফরজ ছিল মুহররমের রোজা রাখা। পরবর্তীতে রমাদানুল মোবারকের রোজা রাখা যখন ফরজ হয়ে যায়, পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজায় রেখেছিলেন, এবং মুহররমের রোজাটা এটা মুস্তাহাব হিসাবে এবং সুন্নাহ হিসাবে পরিগণিত হয়। কাজেই এই মুহররম মাসে আপনার আমার উচিত হলো যে রোজার মাধ্যমে এই বছরটা শুরু করা। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, শ্রেষ্ঠতম রোজা রমজান মাসের, সে রমজান মাসের পরে সেটা হলো মুহররম মাসের রোজা রাখা। এ প্রসঙ্গে দ্বিতীয় খুতবায় আমরা একটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কাজে আসুন আমরা নববৎস এরকমভাবে উদযাপন না করে, বরং তওবা ইস্তিগফারের মাধ্যমে আমরা নিজেদের পাপের কথা স্মরণ করি, ভালো কাজের মাধ্যমে সামনের বছরটা শুরু করার আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন, বলুন আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহীম। محمد رسول الله